জানতাম, আমি জানতাম তুমি আমার নও, সবই ছিল তোমার অভিনয়। কিন্তু কি করে বুঝব বলো, এত সুন্দর অভিনয়। জানি না আজ তুমি কোথায় আছো, হয়তো কারো কোলে মাথা রেখে স্বর্গসুখে ভেসে আছো। বলো কি দোষে দিলে সাজা, ছিল কি অপরাধ কাছে সে ভালোবেসে, কেন বলো কাঁদালে, কেন সোনার শিকল ছিঁড়ে পাখি গেলি কেন উড়ে। কেন সোনার শিকল ছিঁড়ে পাখি গেলি কেন উড়ে, এই হৃদয় পিঞ্জরে রেখেছিলাম যে তোরে, ও পাখি রে কেন গেলি উড়ে, ও পাখি কেন গেলি উড়ে, কেন গেলি উড়ে, ও পাখি কেন গেলি উড়ে। এ বন্য ভালোবাসা খুঁজে নিলি অন্য বাসা, ও পাখি রে কেন গেলি উড়ে, ও পাখি কেন গেলি উড়ে, কেন গেলি উড়ে, ও পাখি কেন গেলি উড়ে। যে পাখি যায় উড়ে সে কি আর আসে ফিরে, যে পাখি যায় উড়ে সে কি আর আসে ফিরে, স্বপ্ন সব হলো যে বৃথা এ দুটি আখের তীরে, স্বপ্ন সব হলো যে বৃথা এ দুটি আখের তীরে, এ দুটি আখের তীরে। তে বন্য ভালোবাসা খুঁজে নিলি অন্য বাসা, ও পাখিরে কেন গেলি উড়ে, ও পাখি কেন গেলি উড়ে, কেন গেলি উড়ে, ও পাখি কেন গেলি উড়ে। কি দোষে দিলি পাখি বলে গেলি না পাখি, কি দোষে দিলি পাখি বলে গেলি না পাখি, চা তো কি হয় যেন এমন চেরয়ে দুটি আঁখি, চা তো কি হয় যেন এমন চেরয়ে দুটি আঁখি, চেরয়ে দুটি আঁখি, চেরয়ে দুটি আঁখি। পে বন্য ভালোবাসা খুঁজে নিলি অন্য বাসা ও পাখিরে, কেন গেলি ওরে ও পাখি কেন গেলি ওরে, কেন গেলি ওরে ও পাখি কেন গেলি ওরে। চলে যাবি যদি জানতাম তাহলে কি মন দিতাম, চলে যাবি যদি জানতাম তাহলে কি মন দিতাম, বেশ তো ছিলাম একাই ভালো দু চোখে কি ছবি আঁকতাম, বেশ তো ছিলাম একাই ভালো দু চোখে কি ছবি আঁকতাম, দু চোখে কি ছবি আঁকতাম। বেবন্য ভালোবাসা খুঁজে নিলি অন্য বাসা ও পাখিরে, কেন গেলি উড়ে ও পাখি কেন গেলি উড়ে, কেন গেলি উড়ে ও পাখি কেন গেলি উড়ে, কেন সোনার শিকল ছিঁড়ে পাখি গেলি কেন উড়ে, এই হৃদয় পিঞ্জরে রেখেছিলাম যে তোরে ও পাখি রে, কেন গেলি উড়ে ও পাখি কেন গেলি উড়ে, কেন গেলি উড়ে ও পাখি কেন গেলি উড়ে।